رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা দেখব বর্তমান সময়ে সমাজে এমন কিছু ইবাদত আছে যেগুলো মানুষ চর্চা করছে, আমল করছে, অথচ সেগুলো হচ্ছে দলিলবিহীন, তার কোনো দলিল নেই। আর যে আমল, যে ইবাদতের কোনো দলিল থাকে না, তাকে কি বলা হয়? বিদআত। দলিলবিহীন যে কোনো ইবাদতই হল বিদআত, কারণ সেটা হচ্ছে নব উদ্ভূত, মুহদাসা। কুল্লু মুহদাসাতিন বিদআ, নব উদ্ভূত, নব আবিষ্কৃত ইবাদত মাত্রই হল বিদআত। কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বিদআতই হল ভ্রষ্টতা। কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা হল জাহান্নামে। সুতরাং এই যে বিদআত প্রচলিত রয়েছে দেশে, তার উদাহরণ কি? নম্বর এক, নামাজের শুরুতে নিয়তের শব্দগুলি মুখে পাঠ করা। নিয়তের কোন শব্দ আছে নাকি? নিয়তের কোন শব্দ আছে? শুনিয়েছে, নিয়তের কোন শব্দ নেই। সেই শব্দ বানিয়ে আবার কি করা? মুখে পাঠ করা। নয়তো নুসাল্লিল্লাহি তাআলা আরবা রাকাতিন ফরযান, তারপরে কেউ বলে নয়তো নাসুমা গাদান, নিয়ত মুখে উচ্চারণ করে। শরীয়তে এই শ্রেণীর কোন কথা আছে? নওয়ায়তো নওয়ায়তো নাই, কিন্তু মানুষ তৈরি করে নিয়েছে, বলে জাহেলরা পারে না হুজুর তাই। আসলে নিয়ত মানে কি? নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, যেটা আপনি সংকল্প করলেন, করবেন, সেটাই হল নিয়ত। আর সেটা মুখে বলা জরুরি নয়, মুখে বলা বিদআত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবাদেরকে শেখাননি, সাহাবারাও বলেননি যে নামাজ যেটা পড়বে, সুন্নত পড়ছি না নফল পড়ছি না ফরজ পড়ছি না জোহর পড়ছি না আসর পড়ছি, শুধু মনে মনে নিয়ত করলেই, মনে মনে সংকল্প করলেই যথেষ্ট। এর জন্য নিয়তে বা মুখে উচ্চারণের কোন প্রয়োজন নাই। আগে আরেকটা কথা বলে রাখি, আগে থেকে নিয়ত করা কি বিদআত? নিয়ত করা বিদআত? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত না করলে কোন আমলই হবে না। ভালো করে খেয়াল করুন, নাহলে পরে আবার মাথা মোটা বলবে। নিয়ত করা, এক ভদ্রলোক এক আলেম আমার জন্য বলেছেন, মদিনা থেকে পাশ করে মাথা মোটা, বলে কিনা নিয়ত করা বিদআত। আরে নিয়ত ছাড়া কোন ইবাদত হয় না। কুল ইন্নামাল আমালু বিন্নিয়াত, বোখারি শরীফের প্রথম হাদিস, বোখারি শরীফের প্রথম হাদিস আমি জানি না, সে জানে। বলছে নিয়ত করা ফরজ, নিয়ত ছাড়া কোন ইবাদত কবুল হয় না, আর সে বলে কিনা নিয়ত করা বিদআত। অথচ আমি নিয়ত করা বিদআত বলিনি, কি বলেছি? নিয়ত করা বিদআত। মাথা মোটা কে তাহলে? নিয়ত পড়া বিদআতটাকে নিয়ত করা নিয়ে মানুষকে বুঝিয়ে আমাকে ছোট করছে। কিছু মানুষ আছে এরকম, বড় হতে চায়, তাদের হিংসা হয়, নাম হলে তাদের মাথার উপরে কেউ উঠলে, তাদের চর্চা হলে তাদের হিংসা হয়, তাদের পেটে লাথি মারা যায়। এই জন্য তারা বদনাম করার জন্য, ছোট করার জন্য এই শ্রেণীর ছিদ্র অন্বেষণ করে ছোট করতে চায়। আসলে আমি নিয়ত করা বিদাত বলি নাই, নিয়ত করা সবসময় বলি, নিয়ত করা জরুরি। নিয়ত ছাড়া কোনো কাজ হয় না, ইবাদত হয় না। নিয়ত পড়া হল বিদাত, নওয়ায়েত আন নওয়ায়েত আন বলে পড়া বিদাত। যদি বলো না মুস্তাহাব নামাজের নিয়ত, প্রত্যেক দিন নিয়ত পড়া জরুরি যদি বলো, এই হাদিস থেকে দলিল দিয়ে নিয়ত পড়া যদি জরুরি বলো, তো বলো ঠিক আছে, তোমার নামাজের নিয়ত তৈরি করে নিয়েছো, নওয়ায়েত নুসাল্লিল্লাহি তাআলা, রোজার নিয়ত তৈরি করে নিয়েছো, নওয়ায়েত নাসুমা গাদান, যাকাতের নিয়ত কি? যাকাতের নিয়ত কি বলো? তোমার যারা যাকাত দাও তারা কি বলো? নওয়ায়েত নুজাক কি? যারা উজু করো তারা কি বলো? নওয়ায়েত নাতাওয়াদ্দা। যদি যারা যারা হজ করতে যাও তারা কি বলো? নওয়ায়েত আহুজ, মানে হুজুর আমরা তো বলি লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এটা কি নিয়ত? এটা হলো ঘোষণা যে আমি হজে ইহরামে প্রবেশ করছি। এটা তো নওয়ায়েতের মতো নয়, নওয়ায়েত আতামের, নওয়ায়েত আহুজ তো নয়, যেমন তোমরা বলো নওয়ায়েত মুসাল্লি, তেমনি বলো আরো ইবাদত আছে। কেউ ইলম তলব করতে গেলে, যে আপনার ইলম তলব এসে ইবাদত না, এখানে সব হবে না, বলুন কি নিয়ত করেছেন, নওয়ায়ে কোরআন কি বলেছেন বলুন, হবে আপনাদের, আপনাদের সব হবে, আমাদের সব হবে না, নিয়ত না করলে, নিয়ত না করলে সব হবে না, তাহলে আপনাদের সব হবে না, আপনারা আসছেন ফালতু, নিয়ত মুখস্ত করে আসুন, কিন্তু না বাজে কথা, নিয়ত পড়ার জিনিস না, নিয়ত হলো কোথায়, নিয়তের জায়গা হলো মনে, মনের ভিতরে সংকল্প হবে, আপনি যে নিয়তে ইলমি মজলিসে এসে বসছেন সেই রকম আপনার সব হবে, যদি আপনার নাম নেওয়ার উদ্দেশ্য হয়, যশ নেওয়ার উদ্দেশ্য হয়, যেমন যারা হজ করতে আসছে হাজি বলে, হাজি নাম শুনে মুখের লোকের মুখে হাজি শুনে মনে মনে যদি খুশ হয়, এই নাম নেওয়ার জন্য যদি হয় তাহলে হজ হবে, অর্থ উপার্জন করার জন্য অনেকে হজ করতে যায়, আপনারা জানেন হজ হবে হবে না, ওটা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামা আমালু বিন্নিয়াত, মক্কা থেকে হিজরত করে মুসলমানরা মদিনায় এলেন, তাদের মধ্যে একটা লোক মদিনায় হিজরত করে এলেন কিন্তু দিনের কিসের উদ্দেশ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে না, এক মহিলা হিজরত করে মদিনায় চলে এসেছিল আর তাকে বিয়ে করার জন্য সে তাকে বিয়ে করার জন্য যখন মহিলাকে বলা হলো সে বলে তুমি হিজরত করে এলে আমি তোমাকে বিয়ে করব, সে বেচারি বিয়ে করার জন্য হিজরত করে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কথাটি গেল তখন তিনি বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, একে বলে যে মানে হাদিসটা শানে নজুল, মানে কি জন্য হাদিসটা বলা হলো, হ্যাঁ পটভূমিকা বলা হয়, প্রেক্ষাপট বলা হয়, অনেকে বলে যে পটভূমিকা প্রেক্ষাপট বলা ঠিক নয় কারণ এগুলো ফিল্মে ব্যবহার হয়, অসুবিধা কি আছে, ভাষাতে এরকমই ব্যবহার হয়, দেশে তো অন্য ভাষা নেই, এখান থেকে কিন্তু করছে, তো আমরা বলতে অসুবিধা কি আছে, প্রেক্ষাপট বা পটভূমিকা, তার মানে একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকটার অবস্থা কি আপনার আশেপাশে সিন দেখে বুঝতে পারবেন, একে বলে পটভূমিকা বা প্রেক্ষাপট, সুতরাং হাদিসের প্রেক্ষাপটটা কি যে এক মহিলাকে বিবাহ করার জন্য একজন হিজরত করে এসেছিল, রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার হিজরত যদি আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হয় তাহলে তার হিজরত ঠিক আছে, আল্লাহ আল্লাহ রাসূলের হলো, আর যদি কোনো মহিলাকে বিবাহ করার জন্য হয় অথবা কোনো দুনিয়া পাওয়ার জন্য হয় তাহলে তার হিজরত হইল মা হাজারা ইলাহি, যে নিয়ত সে হিজরত করেছে সেই তাই পাবে, সুতরাং নিয়ত কিসের জিনিস, এখানে বলতে হবে না নামাই তো না বলতে হবে না, বিবাহ করার নিয়ত করেছি বলা বলতে হবে, মুখে উচ্চারণ করার কোন প্রয়োজন নেই, আমি একটা উদাহরণ দিয়ে থাকি, খারাপ উদাহরণ, ঢাকা ভিড় বাসে আপনি চড়ছেন, ভিড় বাসে আপনি চড়ছেন, চড়ে বাসে ছুটতে ছুটতে গিয়ে আপনি ডান্ডা যেমনি ধরেছেন গেটে, আর এমনি এক মহিলার বুকে হাত পড়ে গেছে, আপনার গোনা হবে না, হবে না বাবু, আপনার গোনা হবে না, হবে না, পর মহিলার গায়ে হাত দিলেন আপনি গোনা হবে না, কেন যদি আপনি ডান্ডা ধরার নিয়তে ডান্ডা ধরা মানে উপলক্ষ করে আপনি যদি মহিলার গায়ে হাত দেওয়ার ইচ্ছা করে থাকেন, নিয়ত করে থাকেন, তাহলে গোনা হবে, আর যদি উদ্দেশ্য আপনার তার গায়ে হাত দেওয়া না, ডান্ডা ধরাই উদ্দেশ্য কিন্তু বাই চান্স হাতটা লেগে গেছে, তাহলে গোনা হবে না, তাই তো, নাকি আপনার এটা মুখে পড়তে হবে, নাওয়াই তো আন আমসেকা বেডান্ডা কিংবা নাওয়াই তো বলতে হবে নাকি, এটাকে মুখে বলতে হবে, তাহলে বলো গুণা হবে না হবে না, তুমি যদি মুখে না পড়ো, মুখে যদি না পড়লে নিয়ত না হয় তাহলে বলো এখানে গুণা হওয়ার না, প্রশ্নই আসে না তাহলে, কিন্তু না এরকম কথা না, মুখে পড়া বিদাত, নিয়ত মুখে হয় না, নিয়ত কোথায় হয়, সংকল্প হয় মনে, অতএব এই উদাহরণ সবসময় মনে রাখবেন, আর এটা হচ্ছে একটা বর্তমানে বিধান, তারাও বলে সংকল্প কিন্তু মুখে উচ্চারণ করা ভালো তাই বলে, আর জাহেল মানুষরা বুঝতে পারছে, জাহেল মানুষরা অর্থ বোঝে না, যে জাহেল মানুষদেরকে শুনি মানে শিখিয়ে দেওয়া হয় তারাই অনেকেই অর্থ বোঝে না, আর একটা উদাহরণ দিয়ে থাকি, বাউল ভাই উত্তরটা দেন, একটা লোক সে আরবি বুঝে না, তাকে নিয়ত মুখস্থ করানো হলো নওয়ায়তান উসাল্লিল্লাহ তাআলা আবার ফাত সালাতুল যোহরি, আসরের সময় দাঁড়িয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে, নিষেধ আরবি নিয়ত মুখে বলি আওড়াচ্ছে নওয়ায়তান উসাল্লিল্লাহ তাআলা আর বারাকাতুন সালাতুল যোহরি, আর নামাজ পড়বে কিসের, আসরে, দিয়ে নামাজ হয়ে গেল, তার নামাজ শুদ্ধ না অশুদ্ধ, সে পড়ছে আসরের নামাজ কিন্তু নিয়ত পড়ছে কি জোহরের, নামাজ শুদ্ধ না অশুদ্ধ, অশুদ্ধ, কারণ সে নিয়ত কি করেছে, জোহরের নামাজে না, সে নিয়ত করেছে আসরের নামাজে, নিয়ত করেছে জোহরের নামাজে, কথাটা খেয়াল করুন, নিয়ত করা আর পড়া দুটো এক জিনিস না। বুঝলেন বাবুল ভাই, আপনি মনে করুন আপনার নিয়ত মুখস্থা নেই, আপনি বুঝেন না, আসরের নামাজে দাঁড়ালেন, আসরের নামাজে যখন দাঁড়ালেন তখন আপনার মনে সংকল্পটা কি আছে, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, নিয়ত করলেন না করলেন না, কিন্তু পড়লেন জোহরের নিয়ত, নামাজটা মুসাল্লিত আল্লাহা আর বারাকাতুন সালাত আজ-জোহরি, করলেন আসরের নিয়ত আর পড়লেন জোহরের নিয়ত, নামাজ শুদ্ধ না অশুদ্ধ, শুদ্ধ, নিয়ত করার জন্য বিদাত হলো কিন্তু বাকি নামাজ শুদ্ধ হয়ে গেল। সুতরাং তার নিয়ত ধর্তব্য কোনটা, যেটা মনের ভিতরে আছে, যেটা মুখে উচ্চারণ করছি সেটা নয়, বুঝতে পারলেন? এইভাবে নিয়ত হচ্ছে সর্বপ্রকার ভাবে বিদাত, কেননা আল্লাহ রসুল আসলামের সুন্নত বা হাদিস থেকে কোন প্রমাণ নেই, এই শব্দ প্রমাণ নেই, যে কাজের প্রমাণ শরীয়তে নেই সে কাজ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল আতুআল্লিমুন আল্লাহ বিদিনিকুম, তোমরা কি নতুন করে আল্লাহকে দিন শেখাতে চাও, যে আল্লাহ নিজের দিন শেখা নিজের দিন প্রেরণ করেছেন, রসুলের মাধ্যমে সেই দিনের ব্যাখ্যা করে দিয়েছেন, সেই দিন কিভাবে মানতে হবে বলে দেওয়া হয়েছে, তোমরা ঘুরে কি শেখাতে চাও যে এই জিনিসটা শরীয়তে নেই আমরা নতুন করে সংযোজন করছি, এটা এটা আল্লাহ রসুল ভুলে গেছিলেন কিংবা আল্লাহ ভুলে গেছিলেন বলেননি, এরকম কি বলা যাবে না, অন্যায়, এরকম মনে করা অন্যায়। কুল আতুআল্লিমুন আল্লাহ বিদিনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সবকিছুই জানতেন, সবকিছুই জানেন যে ভবিষ্যতে হবে কি করতে হবে না হবে না, আর সেই হিসাবই নবীকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর যত কল্যাণময় জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরে গেছেন না গোপন করে গেছেন, না কিছু জিনিস রেখে গেছেন যে ইমামরা পোশাক করবে, না প্রত্যেকটা জিনিস প্রচার করে গেছেন। হ্যাঁ, কিছু নতুন নতুন মশলা মশাইল আছে, তার মূল নীতি হাদিসে বলে দেওয়া হয়েছে, নতুন করে তার শব্দ সংযোজন করা বা নতুন করে তার শব্দ সৃষ্টি করা যাবে না। যদি মুখে উচ্চারণ নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি হতো তা আল্লাহ নবী করে যেতেন না বা বলে যেতেন না। আল্লাহ নবী কি জানতেন না যে হ্যাঁ বহু জাহের মানুষ হয় যারা আরবি জানে না, আল্লাহ নবীর যুগে কি কোন অনারবি মুসলমান হয়নি, সাহাবাদের যুগে কোন আরবি মুসলমান হয়নি, কেন তাদেরকে শেখানো হলো না? বোঝা গেল কি যে এটা হচ্ছে নতুন কাজ এবং বিদাত। নিয়ত করার স্থান হলো অন্তর, নিয়ত করার অন্তরের কাজ মুখে উচ্চারণ করার কাজ নয়। ব্যাস, এগুলো নিয়তের কথা। দু নম্বর বিদাতের উদাহরণে বলা হয়েছে, ফরজ নামাজের পর ইমাম ও মুক্তাদি সম্মিলিতভাবে দুই হাত তুলে মোনাজাত করা। ইমাম ও মুক্তাদি মিলে এখানে লিখেছে দোয়া করা, দোয়া করা তো এরকম হয়, ইমাম মুক্তাদি মিলে দোয়া বসে বসে দোয়া করছে যে কি সমস্যা আছে, কিন্তু সম্মিলিতভাবে করলে সমস্যা আছে, দুই হাত তুলে করলে সমস্যা আছে, কারণ ফরজ নামাজের পর শরীয়ত সম্মত বিধান হল প্রত্যেক নামাজি ব্যক্তি যে সমস্ত মাসনুন জিকির আজকার আছে তা একা একা পাঠ করবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে দোয়া হচ্ছে দুই প্রকার, দোয়া দুই প্রকার, কি দোয়া হচ্ছে দুই প্রকার, এক প্রকার দোয়াতে চাওয়া হয় আর এক প্রকার দোয়াতে শুধু আল্লাহ স্মরণ হয়, দোয়ায় জিকির আর দোয়ায় মাসালা বলা হয়। দোয়া হচ্ছে দুরকম, ফরজ নামাজের পর দোয়া আছে না নেই, আছে, কয়রকম আছে, একরকম না দুরকম, দুই রকমই আছে। যেমন ফজরের নামাজে সালাম ফেরার পর আপনি বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম, কিন্তু কি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিয়ান রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা, এটা মনে যাবে না, এটা চাওয়া, আল্লাহ আমি তোমার কাছে ফলপ্রসূ ইলম চাচ্ছি, চান না, তোমার কাছে হালাল রুটি চাচ্ছি, চান না, আর তোমার কাছে এমন আমল চাচ্ছি যা কবুল হয়, আমল বলে আমল না, এমন নামাজ নয় যা কবুল হয় না, বরং এমন নামাজ যা তোমার কাছে কবুল হয় তা চাচ্ছি। কত সুন্দর মোনাজাত আমরা করি ফজরের নামাজে সালাম ফেরার পরে। সাহাবারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরার পরে ঘুরে বসতেন, ঘুরে বসে বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবাসু ইবাদাক, এটা মনে যাচ্ছে না, চাওয়া না, আল্লাহ তুমি তোমার আযাব থেকে আমাকে বাঁচাও সেই দিনে যেদিনে তুমি তোমার সমস্ত বান্দাকে পুনরুত্থিত করবে, তার মানে কিয়ামতের দিনে আযাব থেকে বাঁচাও, এটা দোয়া না, মোনাজাত না মোনাজাত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একই করেছেন। বাকি জিকির তো আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম, এটা হচ্ছে জিকির, এতে চাওয়া নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, এগুলো কি জিকির। আয়াতুল কুরসি জিকির, এখানে তো চাওয়া নেই। সুতরাং দুই প্রকার দোয়া নামাজের পরে ছিল, ছিল নাকি যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করবে করবে আর মুক্তাদিরা একসঙ্গে আমিন আমিন, ইমাম সাহেব যা বলছে তাই হোক, আমিন আমিন করবে। এই যে ঘটা, এই যে আচরণ, এই যে বাতাবরণ, এই পরিবেশ মসজিদে মসজিদে গম গম করে দোয়াতে, নামাজের প্রতি যত না ভক্তি থাকে মোনাজাতের প্রতি তত ভক্তি। কেউ কেউ বলছে হুজুর নামাজের পরে মোনাজাত না করলে কোন তৃপ্তি আছে না, আসবে না তো, যেহেতু অন্তরটা নামাজে লাগাও না, অন্তর লাগাও কিসে, মোনাজাতে। যখন স্বার্থ আছে, যখন কেউ অসুস্থ আছে, যখন কেউ দরিদ্র বা দারিদ্র পীড়িত আছে, যখন কেউ বিপদে আপদে আছে, তখন মন ভরে আল্লাহকে ডাকতে ইচ্ছা হয়। শুধু নামাজের জন্য, জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য নামাজে মন বসে না, সেই জন্য মোনাজাতে মন বেশি বসে। দেখবেন যেখানে বড় বড় ইজতিমা হয় সেখানে সাধারণ কোন আলোচনাতে লোক বেশি না হলেও আখেরি মোনাজাতে